Book 2 29 29 في المطعم 1 Restaurant Act A Restaurant Act هل هذه الطاولة غير محجوزة؟ এই টেবিলটা কি খালি? এই টেবিলটা কি খালি? من فضلك قائمة الطعام. দয়া করে আমাকে মেনু দিন. দয়া করে আমাকে মেনু দিন. ماذا تنصح؟ আপনি কি সুপারিশ করেন? আপনি কি সুপারিশ করেন? من فضلك واحد بيرة. আমার একটা বিয়ার চাই আমার একটা বিয়ার চাই মিন ফাদলাক ওয়াহিদ মাই মাদানিয়া আমার একটা মিনারেল ওয়াটার চাই আমার একটা মিনারেল ওয়াটার চাই মিন ফাদলাক ওয়াহিদ আসির পর্তুকাল আমার একটা কমলা লেবুর রস চাই আমার একটা কমলা লেবুর রস চাই মিন ফাদলাক ওয়াহিদ কাহওয়া আমার একটা কফি চাই আমার একটা কফি চাই মিন ফাদলাক ওয়াহিদ কাহওয়া মা হালিব আমার দুধ সহ একটা কফি চাই আমার দুধ সহ একটা কফি চাই مع سكر من فضلك دعايا করে চিনি দেবেন দয়া করে চিনি দেবেন من فضلك واحد شاي আমার একটা চা চাই আমার একটা চা চাই من فضلك واحد شاي مع ليمون আমার একটা লেবু চা চাই আমার একটা লেবু চা চাই মিন ফাদলাক ওয়াহিদ শাই মা হালিব আমার একটা দুধ চা চাই আমার একটা দুধ চা চাই হাল আন্দুকুম সাগায়ের আপনার কাছে সিগারেট আছে আপনার কাছে সিগারেট আছে হাল আন্দুকুম মনফাদত সাগায়ের আপনার কাছে ছাইদানি আছে আপনার কাছে ছাইদানি আছে হাল আন্দুকুম শালাত নার আপনার কাছে আগুন আছে আপনার কাছে আগুন আছে ইউনকিসুনি শাওকা আমার কাছে কাঁটা চামচ নেই আমার কাছে কাঁটা চামচ নেই ইউনকিসুনি সিক্কিন আমার কাছে ছুরি নেই আমার কাছে ছুরি নেই ইউনকিসুনি মিলআকা আমার কাছে চামচ নেই আমার কাছে চামচ নেই